আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। আজ কা সবক শুন লিজিয়ে, সবক নম্বর 1173। মন কান ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নশাউ লিমান নুরিদ, সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমাম মাদহুরা। জিসকা ইরাদা সিরফ ইস জলদি ওয়ালি দুনিয়া ফৌরি ফায়দে কা হি হো, দুনিয়া কা ইরাদা হো উসে, তো হাম ইয়াহা জিস কদর জিসকে লিয়ে চাহেন ফৌরন দে দেতে হ্যায়। জো আদমি সিরফ দুনিয়া কা ইরাদা করে তো জিসকো জিতনা চাহেঙ্গে হাম দে দেঙ্গে, লেকিন আখির মে নতিজা কিয়া হোগা, সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমাম মাদহুরা। বিলাখির উসকে লিয়ে হাম জাহান্নাম মুকাররর কর দেতে হ্যায়, জাহাঁ ওয়ো বুরে হালো কা ধুৎকারা হুয়া দাখিল হোগা। সিরফ দুনিয়াদার কা তো ইয়ে নতিজা হ্যায়, ওর জো আদমি আখিরাত চাহে, ওয়ামান আরাদাল আখিরাত ওয়াসআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মশকুরা। ওর জিসকা ইরাদা আখিরাত কা হো ওর জেসি কোশিশ উসকে লিয়ে হোনি চাহিয়ে ওয়ো করতা ভি হো, খালি ইরাদা নেই করে ভি, করতা ভি হো ওর ওয়ো ঈমান ওয়ালা ভি হো। তিন বাতে বতাই, আখিরাত কা ইরাদা হো ওর আচ্ছি কোশিশ করে ওর মুমিন হো, বস ইহি লোক হ্যায় জিনকি কোশিশ কি আল্লাহ কে পাস পুরি কদরদানি কি জায়েগি, আল্লাহ তাআলা ইনকি কোশিশ কা কি কদরদানি করেগা। আগে আল্লাহ ফরমাতে হ্যায়, কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়ামা কানা আতাউ রাব্বিকা মাহজুরা। হরেক কো আপকে রব কি বখশিশ মে সে পৌঁছাতে হ্যায়, উনকো ভি ওর উনকো ভি, ওর আপকে রব কি বখশিশ কিসি কে উপর বন্ধ নহি হ্যায়। ইয়ানি দুনিয়াদার কো ভি আল্লাহ মাল দেতে হ্যায়, দীনদার কো ভি আল্লাহ মাল দেতে হ্যায়, রোজি আল্লাহ তাআলা দোনো কো দেতে হ্যায়, কি জো দীনদার উসকো ভি মিলেগি ওর খালি দুনিয়াকে পিছে ভাগেগা উসকো ভি মিলেগি। আপকে রব কি বখশিশ কিসি কে উপর বন্ধ নহি হ্যায়, হাম তো সবকো দেতে হ্যায়। উনজুর কাইফা ফাদ্দালনা বাদহুম আলা বাদ ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। দেখিয়ে হামনে ইনকো হামনে উনকে এক কো দুসরে পর কিস তরহ ফৌকিয়ত দি হ্যায়, কে কিসি কো উপর কর দিয়া কিসি কো নিচে কর দিয়া, ওর ইয়াকিনান আখিরাত ওর ভি জিয়াদা বড়ি হ্যায় দরজে কে এতবার সে ওর ফজিলত কে এতবার সে, আখিরাত কা দরজা বহুত বড়া হ্যায়। লা তাজআল মাআল্লাহি ইলাহান আখর ফতাকউদ মাযমুমাম মখযুলা। আপ আল্লাহ কে সাথ কিসি ওর কো মাবুদ না বানাইয়ে, ورنہ آپ بدحال اور بے کس ہو کر رہ جائیں گے۔ اے اللہ ہم اقرار کرتے ہیں کہ آپ کے ساتھ ہم کسی کو معبود نہیں ٹھہراتے، پڑھیے میرے ساتھ، اشہد ان لا الہ الا اللہ واشہد ان محمد رسول اللہ۔ اے اللہ ہمارے اس اقرار کرنے کو تو قبول کر، اور تجھ سے دعا کرتے ہیں کہ اللہ دنیا میں بھی تو ہم سب کو جنت دے اور مرنے کے بعد بھی تو ہم سب کو جنت دے، آمین آمین۔ والسلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ، وآخر دعوانا ان الحمد للہ رب العالمین۔